أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي پرم دايلو اللار نامي أمرا تلك آيات الكتاب وقرآن مبين أمرا هيگولي آيات مها گرنثير شو اسپشت قرآنير ربما يود الذين كفروا لو كانوا مسلمين কখনো কখনো কাফিররা আকাঙ্ক্ষা করিবে যে তাহার যদি মুসলিম হইত ذرهم ياكلوا ويتمتعوا ويلههم الامل فسوف يعلمون ওদেরকে ছাড়ো ওরা খাইতে থাকুক ভোগ করিতে থাকুক এবং আশা ওদেরকে মোহাচ্ছন্ন রাখুক অচিরেই ওরা জানিতে পারিবে وما اهلكنا من قريه الا ولها كتاب معلوم আমি যে কোনো জনপদকে ধ্বংস করিয়েছি তাহার জন্য ছিল একটি নির্দিষ্ট লিপিবদ্ধ কাল মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা ইস্তাখিরুন কোন জাতি তার নির্দিষ্ট কালকে ত্বরান্বিত করতে পারে না বিলম্বিত করতে পারে না ওয়া ক্বালু ইয়া আইয়ুহাল লাযী নুযযিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন ওরা বলে ওহে যাহার প্রতি কুরআন অবতীর্ণ হয়েছে তুমি তো নিশ্চয়ই উন্মাদ لو ما تأتينا بالملائكة إن كنت من الصادقين তুমি সত্যবাদী হইলে আমাদের নিকট ফেরেশতাগণকে উপস্থিত করিতেছ না কেন ما ننزل الملائكة إلا بالحق وما كانوا إذا منظرين আমি ফেরেশতাগণকে প্রেরণ করি না যথার্থ কারণ ব্যতীত ফেরেশতাগণ উপস্থিত হইলে উহারা অবকাশ পাইবে না نحن نزلنا الذكر وإنا له لحافظون আমি কুরআন অবতীর্ণ করিয়াছি এবং অবশ্য আমি উহার সংরক্ষক ولقد أرسلنا من قبلك في شيع الأولين তোমার পূর্বে আমি আগেকার অনেক সম্প্রদায়ের নিকট রাসূল পাঠাইয়াছিলাম وما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون তাহাদের নিকট আসে নাই এমন কোন রাসূল যাহাকে তারা ঠাট্টা বিদ্রুপ করিত না এইভাবে আমি অপরাধীদের অন্তরে উহার সঞ্চার করি ইহারা কুরআনের প্রতি ইমান আনিবে না এবং অতীতে পূর্ববর্তীদেরও এই আচরণ ছিল ولو فتحنا عليهم بابا من السماء فظلوا فيه يعرجون যদি উহাদের জন্য আকাশের দুয়ার খুলিয়া দেই এবং উহারা সারা দিন উহাতে আরোহণ করিয়া থাকে لقالوا انما سكرت ابصارنا بل نحن قوم مسحورون তবু উহারা বলিবে আমাদের দৃষ্টি সম্মোহিত করা হইয়াছে না বরং আমরা এক জাদুগ্রস্ত সম্প্রদায় আমি আকাশে গ্রহ নক্ষত্র সৃষ্টি করিয়াছি এবং উহাকে সুশোভিত করিয়াছি দর্শকদের জন্য এবং প্রত্যেক অভিশপ্ত শয়তান হইতে আমি উহাকে রক্ষা করিয়া থাকি إلا من استرق السمع فأتبعه شهاب مبين কিন্তু কেউ চুরি করিয়া সংবাদ শুনতে চাইলে উহার পশ্চাদাপন করে প্রদীপ্ত শিখা والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل شيء موزون আর পৃথিবী উহাকে আমি বিস্তৃত করিয়াছি উহাতে পর্বতমালা স্থাপন করিয়াছি এবং আমি উহাতে প্রত্যেক বস্তু উদ্গত করিয়াছি সুপরিমিত ভাবে এবং উহাতে জীবিকার ব্যবস্থা করিয়াছি তোমাদের জন্য আর তোমরা যাহাদের জীবিকা দাতাও নও তাহাদের জন্য আমার নিকট আছে প্রত্যেক বস্তুর ভাণ্ডার এবং আমি উহা পরিজ্ঞাত পরিমাণেই সরবরাহ করিয়া থাকি আমি বৃষ্টি গর্ভ বায়ু প্রেরণ করি অতঃপর আকাশ হইতে বারি বর্ষণ করি এবং উহা তোমাদেরকে পান করিতে দেই আর তোমরা উহার ভাণ্ডার রক্ষক নও। আমি জীবন দান করি ও মৃত্যু ঘটাই এবং আমি চূড়ান্ত মালিকানার অধিকারী। ولقد علمنا المستقدمين منكم ولقد علمنا المستأخرين তোমাদের মধ্য হইতে পূর্বে যাহারা গত হইয়াছে আমি তাহাদেরকে জানি এবং পরে যাহারা আসিবে তাহাদেরকেও জানি। وإن ربك هو يحشرهم إنه حكيم عليم তোমার প্রতিপালকই উহাদেরকে সমবেত করিবেন, তিনি তো প্রজ্ঞাময় সর্বজ্ঞ। ولقد خلقنا الانسان من صلصال من حمأ مسنون আমি তো মানুষ সৃষ্টি করিয়াছি গন্ধযুক্ত কর্দমের শুষ্ক ঠনঠনা মৃত্তিকা হইতে। والجان خلقناه من قبل من نار السموم এবং ইহার পূর্বে সৃষ্টি করিয়াছি জিন ও তুষ্ণ অগ্নি হইতে। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِنْ صَلْصَالٍ مِنْ حَمَإٍ مَسْنُونَ شرن করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাগণকে বলিলেন আমি গন্ধযুক্ত কর্দমের শুকনো ঠনঠনা মৃত্তিকা হইতে মানুষ সৃষ্টি করিতেছি। فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِنْ رُوحِي فَقَعُوا لَهُ سَاجِدِينَ যখন আমি উহাকে সুঠাম করিব এবং উহাতে আমার পক্ষ হইতে রূহ সঞ্চার করিব তখন তোমরা উহার প্রতি সিজদা অবনত হইও। তখন ফেরেশতাগণ সকলে একত্রে সিজদা করিল ইবলিশ ব্যতীত, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হইতে অস্বীকার করিল। আল্লাহ বলিলেন হে ইবলিশ তোমার কি হইল যে তুমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হইলে না? قال لم اكن لاسجد لبشر خلقته من صلصال من حمأ مسنون সে বলিল আপনি গন্ধযুক্ত কর্দমের শুষ্ক ঠনঠনা মৃত্তিকা হইতে যে মানুষ সৃষ্টি করিয়াছেন আমি তাহাকে সিজদা করিবার নহি। قال فاخرج منها فانك رجيم তিনি বলিলেন তবে তুমি এখান হইতে বাহির হইয়া যাও কারণ তুমি তো অভিশপ্ত। এবং কর্মফল দিবস পর্যন্ত অবশ্যই তোমার প্রতি রইল লানত। সে বলিল হে আমার প্রতিপালক পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দিন। তিনি বলিলেন যাহাদেরকে অবকাশ দেওয়া হইয়াছে তুমি তাহাদের অন্তর্ভুক্ত হইলে অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত। সে বলিল হে আমার প্রতিপালক আপনি যে আমাকে বিপদগামী করিলেন তার জন্য আমি পৃথিবীতে মানুষের নিকট পাপ কর্মকে অবশ্যই শোভন করিয়া তুলিব এবং আমি উহাদের সকলকেই বিপদগামী করিব। তবে উহাদের মধ্যে আপনার নির্বাচিত বান্দাগণ ব্যতীত। আল্লাহ বলিলেন ইয়াই আমার নিকট পৌঁছিবার সরল পথ। ان عبادي ليس لك عليهم سلطان الا من اتبعك من الغاوين বিভ্রান্তদের মধ্যে যারা তোমার অনুসরণ করিবে তারা ব্যতীত আমার বান্দাদের উপর তোমার কোনোই ক্ষমতা থাকিবে না। وان جهنم لموعدهم اجمعين অবশ্যই জাহান্নাম তাহাদের সকলেরই প্রতিশ্রুত স্থান। لها سبعه ابواب لكل باب منهم جزء مقسوم উহার সাতটি দরজা আছে প্রত্যেক দরজার জন্য পৃথক পৃথক শ্রেণী আছে। ان المتقين في جنات وعيون মুত্তাকীরা থাকিবে জান্নাতে ও প্রস্রবণ সমূহের মধ্যে। ادخلوها بسلام امنين তাহাদেরকে বলা হইবে তোমরা শান্তি ও নিরাপত্তার সঙ্গে উহাতে প্রবেশ করো। আমি তাহাদের অন্তর হইতে বিদ্বেষ দূর করিব, তাহারা ভাতৃভাবে পরস্পর মুখোমুখি হইয়া আসনে অবস্থান করিবে। لا يمسهم فيها نصب وما هم منها بمخرجين সেখানে তাহাদেরকে অবসাদ স্পর্শ করিবে না এবং তাহারা সেই স্থান হইতে বহিষ্কৃত হইবে না আমার বান্দাদেরকে বলিয়া দাও যে আমি তো পরম ক্ষমাশীল পরম দয়ালু এবং আমার শাস্তি উহা অতি মর্মন্তুদ শাস্তি আর উহাদেরকে বলো ইব্রাহিমের অতিথিদের কথা إذ دخلوا عليه فقالوا سلاما قال إنا منكم وجلون যখন উহারা তাহার নিকট উপস্থিত হইয়া বলিল সালাম তখন সে বলিয়াছিল আমরা তো তোমাদের আগমনে আতঙ্কিত قالوا لا توجل إنا نبشرك بغلام عليم উহারা বলিল ভয় করিও না আমরা তো তোমাকে এক জ্ঞানী পুত্রের শুভ সংবাদ দিতেছি قال أبشرتموني على أن مسني الكبر فبم تبشرون সে বলিল তোমরা কি আমাকে শুভ সংবাদ দিতেছো আমি বার্ধক্যগ্রস্ত হওয়া সত্ত্বেও তোমরা কি বিষয়ে শুভ সংবাদ দিতেছো قالوا بشرناك بالحق فلا تكن من القانطين ওরা বলিল আমরা তোমাকে সত্য সংবাদ দিতেছি সুতরাং তুমি হতাশ হইও না قال ومن يقنط من رحمة ربه إلا الضالون সে বলিল যাহারা পথভ্রষ্ট তাহারা ব্যতীত আর কে তাহার প্রতিপালকের অনুগ্রহ হইতে হতাশ হয় قال فما خطبكم أيها المرسلون সে বলিল হে ফেরেশতাগণ তোমাদের আর বিশেষ কি কাজ আছে قالوا إنا أرسلنا إلى قوم مجرمين উহারা বলিল আমাদেরকে এক অপরাধী সম্প্রদায়ের বিরুদ্ধে প্রেরণ করা হইয়াছে তবে লুতের পরিবার বর্গের বিরুদ্ধে নয় আমরা অবশ্যই ইহাদের সকলকে রক্ষা করিব কিন্তু তাহার স্ত্রীকে নহে আমরা স্থির করিয়াছি যে সে অবশ্যই পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত ফিরিস্তাগণ যখন লুত পরিবারের নিকট আসিল তখন লুত বলিল তোমরা তো অপরিচিত লোক তাহারা বলিল না উহারা যে বিষয়ে সন্দিগ্ধ ছিল আমরা তোমার নিকট তাহাই লইয়া আসিয়াছি আমরা তোমার নিকট সত্য সংবাদ লইয়া আসিয়াছি এবং অবশ্যই আমরা সত্যবাদী সুতরাং তুমি রাত্রির কোন এক সময়ে তোমার পরিবার বর্গ সহ বাহির হইয়া পড়ো এবং তুমি তাহাদের পশ্চাদ অনুসরণ করো এবং তোমাদের মধ্যে কেহ যেন পিছন দিকে না তাকায় তোমাদেরকে যেখানে যাইতে বলা হইতেছে তোমরা সেখানে চলিয়া যাও وقضينا إليه ذلك الأمر أن دابر هؤلاء مقطوع مصبحين আমি তাহাকে এ বিষয়ে ফয়সালা জানাইয়া দিলাম যে প্রত্যুষে উহাদেরকে সমূলে বিনাশ করা হইবে وجاء أهل المدينة يستبشرون নগরবাসীগণ উল্লসিত হইয়া উপস্থিত হইল قال إن هؤلاء ضيفي فلا تفضحون সে বলিল উহারা আমার অতিথি সুতরাং তোমরা আমাকে বেজ্জত করিও না তোমরা আল্লাহকে ভয় করো ও আমাকে হেও করিও না উহারা বলিল আমরা কি দুনিয়া শুদ্ধ লোককে আশ্রয় দিতে তোমাকে নিষেধ করি নাই লুত বলিল একান্তই যদি তোমরা কিছু করিতে চাও তবে আমার এই কন্যাগণ রহিয়াছে لعمرك انهم لفي سكرتهم يعمهون তোমার জীবনের শপথ উহারা তো মত্ততায় বিমূঢ় হইয়াছে فاخذتهم الصيحه مشرقين অতঃপর সূর্যোদয়ের সময়ে মহানাদ উহাদেরকে আঘাত করিল فجعلنا عاليها سافلها وامطرنا عليهم حجاره من سجيل আর আমি জনপদকে উল্টাইয়া উপর নিচ করিয়া দিলাম এবং উহাদের উপর প্রস্তর কঙ্কর বর্ষণ করিলাম ইন্ন في ذلك لآيات للمتوسمين অবশ্যই এতে নিদর্শন রয়েছে পর্যবেক্ষণ শক্তি সম্পন্ন ব্যক্তিদের জন্য উহাতো লোক চলাচলের প্রতিপার্শ্বে এখনো বিদ্যমান অবশ্যই ইহাতে মুমিনদের জন্য রয়েছে নিদর্শন আর আয়াকাবাসীরাও তো ছিল সীমা লঙ্ঘনকারী সুতরাং আমি উহাদেরকে শাস্তি দিয়েছি অবশ্য উভয়টি প্রকাশ্য প্রতিপার্শ্বে অবস্থিত হিজরবাসীগণ রাসূলদের প্রতি মিথ্যা আরোপ করিয়াছিল আমি উহাদেরকে আমার নিদর্শন দিয়াছিলাম কিন্তু উহারা তাহা উপেক্ষা করিয়াছিল وكانوا ينحتون من الجبال بيوتا آمنين وهرى পাহাড় কাটিয়া গৃহ নির্মাণ করিত নিরাপদ বাসের জন্য فأخذتهم الصيحة مصبحين অতঃপর প্রভাতকালে মহানাদ উহাদেরকে আঘাত করিল فما أغنى عنهم ما كانوا يكسبون সুতরাং উহারা যাহা অর্জন করিত তাহা উহাদের কোনো কাজে আসে নাই وَمَا خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا إِلَّا بِالْحَقِّ وَإِنَّ السَّاعَةَ لَآتِيَةٌ فَاصْفَحِ الصَّفْحَ الْجَمِيلَ আকাশ মণ্ডলীয় পৃথিবী এবং উহাদের অন্তর্বর্তী কোনো কিছুই আমি অযথা সৃষ্টি করি নাই এবং কিয়ামত অবশ্যম্ভাবী সুতরাং তুমি পরম সৌজন্যের সঙ্গে উহাদেরকে ক্ষমা করো إِنَّ رَبَّكَ هُوَ الْخَلَّاقُ الْعَلِيمُ নিশ্চয়ই তোমার প্রতিপালক মহাস্রষ্টা মহাজ্ঞানী ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম আমি তো তোমাকে দিয়েছি সাত আয়াত যাহা পুনঃ পুনঃ আবৃত্ত হয় এবং দিয়েছি মহান কুরআন লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাতআনা বিহি আযওয়াজাম মিনহুম ওয়ালা তাহজান আলাইহিম ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন আমি তাহাদের বিভিন্ন শ্রেণীকে ভোগ বিলাসের জন্য উপকরণ দিয়াছি তাহার প্রতি তুমি কখনো তোমার চক্ষুদয় প্রসারিত করিও না তাহাদের জন্য তুমি দুঃখ করিও না তুমি মুমিনদের জন্য তোমার পক্ষপুট অবনমিত করো এবং বলো আমি তো কেবল এক প্রকাশ্য সতর্ককারী যেভাবে আমি অবতীর্ণ করিয়াছিলাম বিভক্তকারীদের উপর যারা কুরআনকে বিভিন্ন ভাবে বিভক্ত করিয়াছে সুতরাং শপথ তোমার প্রতিপালকের আমি উহাদের সকলকে প্রশ্ন করিবই সেই বিষয়ে যাহা উহারা করে অতএব তুমি যে বিষয়ে আদিষ্ট হইয়াছ তাহা প্রকাশ্যে প্রচার করো এবং মুশরিকদেরকে উপেক্ষা করো আমি যথেষ্ট তোমার জন্য বিদ্রূপকারীদের বিরুদ্ধে যাহারা আল্লাহর সঙ্গে অপর ইলাহ নির্ধারণ করিয়াছে সুতরাং শীঘ্রই ইহারা জানিতে পারিবে আমি তো জানি উহারা যাহা বলে তাহাতে তোমার অন্তর সংকুচিত হয় সুতরাং তুমি তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং তুমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হও তোমার মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত তুমি তোমার প্রতিপালকের ইবাদত করো